السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. মানুষ যখন এই পৃথিবীতে আসে তখন প্রশ্ন জাগে, সে কোথায় ছিল, তারপর কোথায় এলো, আবার কোথায় যেতে হবে, এই জানা তার জন্য প্রয়োজন। তার কোনো সৃষ্টিকর্তা আছে এবং সেই সৃষ্টিকর্তাকে কে চিনাবে, তিনি কে, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো প্রথম যেটা ফরজ হয় মানুষ যখন দুনিয়াতে আসে, তার উপরে প্রথম যে ফরজটা হয় সেটা হচ্ছে ইলেম শিক্ষা করা, ইলেম অনুসন্ধান করা, ইমান বিষয়ক, আল্লাহ বিষয়ক, সৃষ্টিকর্তা বিষয়ক ইলেম অনুসন্ধান করা তার জন্য ফরজ হয়ে যায়। তারপর কে তাকে পথ দেখাবে, কোন পথে চললে সে সোজা পথ পাবে, আল্লাহর পথ পাবে, আল্লাহর সন্তুষ্টি পাবে, পরকালে কি আছে, জান্নাত জাহান্নাম কি, ইত্যাদি সম্বন্ধে নানা ইলম তাকে শিখতে হবে। তারপরে দিন সম্পর্কে জানতে হবে, শরীয়ত সম্পর্কে জানতে হবে, হালাল হারাম, কি হালাল কি হারাম, কি ফরজ কি ওয়াজিব, কি আবশ্যক কি অনাবশ্যক, এসব কিছু তাকে জানতে হবে। প্রথম হচ্ছে ইলম ফরজ। তারপর দ্বিতীয় ফরজ যেটা তার ঘাড়ে চেপে বসে সেটা হচ্ছে আমল, মানে যেটা জানলো শিখলো সেই অনুযায়ী সে আমল করবে। তো শুধু ইলম শিখলেই হবে না, শিখার সাথে সাথে তাকে আমল করতে হবে। তৃতীয় ফরজ যেটা হয়ে যায় সেটা হচ্ছে কি, আমি শিখলাম আমল করলাম, সেটা লোক মাঝে প্রচার করতে হবে যাতে লোকে করে। চাচা আপন জান বাঁচা না, আমি নিজেই পরহেজগার হয়ে, আমি নিজেই দিনদার হয়ে বেঁচে যাব, জান্নাতি হব, আর বাকি কেউ হোক আর না হোক এরকম না, বরং তাকেও যেমন বাঁচতে হবে তেমনি অপরকেও বাঁচাতে হবে। সুতরাং যে ইলম সে শিক্ষা করেছে, যে আমল সে করছে, তাকে তা প্রচার করতে হবে এবং মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। আর চার নম্বর যে ফরজটা আসে ওটা অটোমেটিকই আসবে। এই যে তিনটে কাজ কিন্তু সহজ না, ইলেম শিক্ষা করাও সহজ না, আমল করাও সহজ না, আর মানুষের মাঝে প্রচার করাও কিন্তু কঠিন জিনিস। সেই ক্ষেত্রে চার নম্বর ফরজ আসবে যে ধৈর্য ধরবে, সবুর করবে। এই তিনটে কাজেই ধৈর্য ধারণ করতে হবে। আর এই চারটি কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে যেখানে সূরা আসর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন, আসরের কসম, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে আর হকের ওসিয়ত করেছে আর পরস্পর সবুরের ওসিয়ত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।